السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা কিছু এমন কথা আলোচনা করব যে কথাগুলো অসংগত, অবৈধ, নাজায়েজ, তার মানে সেগুলো মুখে বলা ঠিক না। এমন কথা আছে যেগুলো মানুষ বলে থাকে অথচ বলা জায়েজ না। বহু মানুষ আছে যারা এমন বহু কথা বলে থাকে যাতে তারা মহাপাপী হয় অথবা কাফেরও হয়ে যেতে পারে। এমন কথা আছে যেটা বললে কাফেরও হয়ে যেতে পারে, সেই ধরনের কিছু কথা এখন আপনাদের সামনে বলবো একটা একটা করে। নম্বর এক, অনেকে দেখবেন কথা বলতে বলতে, সমাজে কথা বলছে কিংবা বন্ধু বান্ধবের মাঝে কথা বলছে, একটা কথা বলল আন্দাজে, অনুমানে, যে কথাটা কারো কাছ থেকে শুনে বলেনি, আন্দাজে বলল। কিংবা আপনি বুঝতে পারলেন যে সে আপনার কথাটা বলছে কিন্তু সে কিভাবে জানলো, জানার উপায় তো নেই। তখন আপনি তাকে বলেন, ও খোদার চাচাতো ভাই, তো তাই জানতে পারলে বলতে পারল। বলে না এরকম কথা, খোদার চাচাতো ভাই, যদি আল্লাহর সঙ্গে কারো সম্পর্ক জোড়া হয় চাচাতো ভাই, ভাই ইত্যাদি, এটা কুফরি না? এটা কুফরি, কাফেরের পর্যায়ে পড়বে। সুতরাং যারা কথা বলতে বলতে এইভাবে খোদা চাচাতো ভাই, অমক তমক ইত্যাদি, খালাতো ভাই, এইভাবে বলা উচিত না, কারণ এতে মানুষ কাফের হয়ে যাবে। সুতরাং সাবধান। নম্বর দুই, আল্লাহর খেলা ভাই, তার লীলা বোঝা দায়। আপনার কিছু একটা হয়েছে, কিছু হয়েছে আপনার, হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সে অ্যাক্সিডেন্টে কেউ মরল, কেউ বাঁচল, আপনার বিপদ এলো, সে বিপদে কেউ মরল, কেউ বাঁচল, একটা বিশাল বিল্ডিং ভেঙে গেছে, সে বিল্ডিং থেকে সাত দিন পরে একটা লোক বের হলো, ইত্যাদি বহু রকমের খবরের মাঝে যখন আশ্চর্যজনক কিছু খবর হয় তখন অনেকেই বলে আল্লাহর লীলা খেলা বোঝা দায়। এরকম কথা বলা জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ কেন? যেহেতু আল্লাহর কোন লীলা হয় না, লীলা মানে খেলা, আল্লাহর কোন খেলা হয় না। ভগবানের লীলা, রামলীলা, কৃষ্ণলীলা অন্য ধর্মে আছে, আমাদের ধর্মে কোন লীলা খেলা নেই। কারণ আল্লাহ তাআলার সমস্ত কাজ, সমস্ত কাজ হচ্ছে হিকমতে ভরপুর, তার কোন লীলা খেলা নয়। তিনি শয়তানকে সৃষ্টি করেছেন, মানুষের পিছে লাগিয়ে দিয়েছেন, তিনি জানতেন যে শয়তান আদমকে সিজদা করবে না, এবং শয়তানের প্ররোচনায় আদম এবং হাওয়া জান্নাতের বৃক্ষ ভক্ষণ করবে, এবং তার ফলে তারা দুনিয়াতে যাবে, দুনিয়ায় থাকবে, তারা আপোষে দুশ্মন হবে, আল্লাহ জানতেন না। তবুও তারপরে ঠিক ইবলিসকে বলা হলো সিজদা করতে, তারপরে আদমকে বলা হলো যে তুমি গাছ খেও না, বৃক্ষ ভক্ষণ করো না, তারপরে যা হবার হলো। এ বলে সব আল্লাহর লীলা খেলা ভাই, বুঝাবো বুঝা দেয় না, আল্লাহর লীলা খেলা না, শয়তানকে সৃষ্টি করার পিছনে নিশ্চয় হিকমত আছে, আদমকে জান্নাত থেকে বের করে দেওয়ার পিছনে নিশ্চয়ই হিকমত আছে, তার সমস্ত কাজে হিকমতে পরিপূর্ণতা আছে। সুতরাং তার কোন কিছুকে আপনার লীলা বলা, খেলা বলা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকনা সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আমি আসমান জমিন এবং তার মাঝে কোন কিছু সৃষ্টিকে খেলার ছলে সৃষ্টি করিনি, মা খালাকনাহুমা ইল্লা বিল হক, হক দিয়ে আমি সৃষ্টি করেছি। সব কিছুর পিছনে একটা না একটা হিকমত আছে। মানুষ কেন সৃষ্টি করেছেন হিকমত আছে, জিন কেন সৃষ্টি করেছেন হিকমত আছে, শয়তান কেন সৃষ্টি করেছেন হিকমত আছে, মাটি কেন সৃষ্টি করেছেন হিকমত আছে, পিঁপড়ে কেন সৃষ্টি করেছেন হিকমত আছে, মাছ কেন সৃষ্টি করেছেন হিকমত আছে, বিছু সৃষ্টি করেছেন কেন হিকমত আছে, সাপ কেন সৃষ্টি করেছেন হিকমত আছে। বিনা হিকমতে কিছু নেই। শুয়োর কেন সৃষ্টি করেছেন, নিশ্চয়ই হিকমত আছে। কিছু হিকমত আমরা জানি আর কিছু জানি না। মোট কথা, সমস্ত সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা হিকমত আছে, খেলা ছলে তিনি কোনো কিছু সৃষ্টি করেননি। অথবা আল্লাহর খেলা, আল্লাহর লীলা এরকম বলা আমাদের উচিত না, আমরা এই শ্রেণীর কথা বলতে পারি না। বরং যখন বিপদ আপদ আসে সেই বিপদ আপদে যদি আপনার কিছু লাভ হয় কিছু নোকসান হয় তখন কি বলতে হয়? আপনার যখন বিপদ আসে তখন কি বলেন? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছু বলেন? যখন বিপদ আসে আপনার হঠাৎ করে দুতলা বিল্ডিং ভেঙে গেল, ভূমিকম্পে নষ্ট হয়ে গেল, ভরা ফসল ক্ষেত ভরা ফসল নষ্ট হয়ে গেল ইত্যাদি ইত্যাদি বড় বড় ক্ষতি হল, তখন আপনি কি বলেন? বাড়িতে ডাকাতি হয়ে গেল, উফ কুকুরটা দুদিন আগে মারা গেল, যদি কুকুরটা থাকতো তাহলে ডাকাতি হতো না, বলা হয় না? হয় না, কারণ কুকুরটা ঘেউ ঘেউ করলে আপনার ঘরে ডাকাত আপনার জেগে যেতেন, তাহলে হয়তো মাথা যেত। তো আপনারা যখন এই বিপদে যখন কেউ পড়ে তখন যদি যদি না যদি হতো এই যদি হতো সেই ছেলেটা মোটর সাইকেল নিয়ে গেল গো, যদি মোটর সাইকেল নিয়ে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করলো, যদি সাইকেল নিয়ে যেত তো অ্যাক্সিডেন্টটা হতো না। ওকে বললাম যে বাসে যা, বাসে না গিয়ে ট্রেনে গেল, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটা মারা গেল। এই যে আমরা এই সেদিন কথাগুলো বলে থাকি, এগুলো কি বলা যায়? কি বলতে হয় এসব ক্ষেত্রে? কি বলতে হয়? কাদ্দার আল্লাহু ওয়া মা শা ফাআল। আল্লাহর তকদিরে ছিল, আল্লাহ তকদিরে লিখেছিলেন, তিনি যা ইচ্ছা তাই করেছেন। এই আল্লাহর তকদিরে, তকদিরের কাছে নিজেকে সমর্পণ করতে হয় যে আল্লাহর তকদিরে ছিল এবং আল্লাহর মাশিয়াতে আল্লাহ চাহিদায় আল্লাহ চাওয়াতে নিজেকে সমর্পণ করে, আল্লাহ চেয়েছেন হয়েছে, যদি যদি এটা ওটা না এদিকে না, বরং আল্লাহ চেয়েছেন বলে হয়েছে। কাদ্দার আল্লাহু মা শা ফাআল, সেখানে আল্লাহর লীলা খেলা বোঝা মুশকিল। আল্লাহর লীলায় না না না, আল্লাহর লীলা খেলা বলে কিচ্ছু নেই, সেখানে আল্লাহর সাথে লীলা এবং খেলাকে যোগ করাই হচ্ছে কুফরি। দেখছেন সামান্য কথাতে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। নম্বর তিন, অনেকেই বলে বিধির বিড়ম্বনা, বিধির বিড়ম্বনা, প্রকৃতির তাণ্ডব, ঝড় হয়েছে, ঝড়ে সমস্ত তছনছ করে দিয়েছে, তখন কি বলা হয়? প্রকৃতির তাণ্ডব, বিধির বিড়ম্বনা। বিধি মানে কি? তকদির, তকদিরের বিড়ম্বনা। কেউ কেউ বলে তকদিরের পরিহাস, ভাগ্যের পরিহাস, এসব বলে না, বলে না, এগুলো পরিহাস। আল্লাহ তাআলার কোন কিছু পরিহাস আছে? পরিহাস মানে কি? পরিহাস মানে ওই খেলা, বলে আমার সঙ্গে মজাক করো না, আমার পরিহাস করো না। তো ভাগ্যের পরিহাস হয় না, বরং আপনার ভাগ্যে যা লেখা আছে সেটাই হচ্ছে আপনার জন্য মঙ্গল, সেখানে পরিহাস হয় না, ভাগ্য আপনার সাথে পরিহাস করে না, ভাগ্য নিষ্ঠুর হয় না, কপাল পোড়া হয় না, অদৃষ্টের অন্ধ বিচার হয় না। আপনার ভাগ্যে এমন কিছু এসেছে যে আপনার প্রতি মনে হচ্ছে, বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে কি, যে সেটা অবিচার, কিন্তু ভাগ্যে ভাগ্য আপনার সাথে অবিচার করেছে, কিংবা আল্লাহ আপনার সঙ্গে ভাগ্য করেছে, মানে কি আল্লাহ করেছেন, আল্লাহ আপনার সঙ্গে অবিচার করেছেন, এরকম কথা বলা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যেটা করেছেন সেটা আপনার জন্য ভালো, আপনি সেটা বুঝতে পারেন চাই না পারেন। ওই যে ইট ইজ অল ফর দ্য বেস্টের গল্প মনে আছে? ইট ইজ অল ফর দ্য বেস্টের গল্প মনে আছে? ওই যে একবার রাজা আপেল কাটছিল, আপেল কেটে খাচ্ছিল, তার হাতটা কেটে গেল, মন্ত্রী সামনে বলল ইট ইজ অল ফর দ্য বেস্ট, যা হয়েছে আল্লাহ যা করেছে ভালোই করেছে, রাজার রাগ হবে না? হবে না। আমার হাত কেটে গেল, বলছে আল্লাহ যা করেছে, কোথায় যাও, জেলে বন্দী করে দাও। জেলের ভেতরে গিয়েও দরজা লাগিয়ে দেওয়া হলো, তখন বলছে ইট ইজ অল ফর দ্য বেস্ট, এরা যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখি তোমার ভালোর জন্য কি হয়। তারপরে রাজা হরিণ শিকারে গেল, হরিণ শিকারে গিয়ে লোকজন নিয়ে হরিণ শিকারে গেছে, সেখানে বাঘের সামনে পড়ল, ঠিক আছে, আর রাজার আঙ্গুল তখন ব্যান্ডেজ করা আছে, হাত কেটে গেছে না। তারপরে বাঘের হামলা করলে, বাঘে হামলা করলে রাজা রাজার চিত হয়ে শুয়ে পড়ল, এটা হচ্ছে চালাকি, যাতে করে বাঘ মনে করে যে মারা গেছে, যেমনি বাঘ বা ভল্লুক যাই হোক, দিয়ে শুয়ে পড়ল। তারপরে শুঁকতে শুঁকতে যখন আঙুলটার কাছে শুকলো, তখন দেখলো যে মরা মরা গন্ধ, যে তাকে আর হামলা করলো, যে মরা মানুষ খাবো কেন, ঠিক আছে, বাঘ বা ভল্লুক পালিয়ে গেল। তারপর যখন ফিরে এলো, তখন মন্ত্রীকে জেল থেকে বের করে বলছে ইট ইজ অল ফর দ্য বেস্ট, আল্লাহ যা করে ভালো করে, যদি আমার আঙুল না কাটতো তো বাঘ বা ভল্লুক আমাকে আক্রমণ করত। আর যদি তুমি আমাকে এই কথা না বলতে, তুমি আমার সাথে যেতে, বাঘ বা ভল্লুক তোমাকে আক্রমণ করত। সুতরাং আল্লাহ যা করেন সবসময় মা বান্দার মঙ্গলের জন্য, এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করা দরকার। বিপদ হলেও সে বিপদটা কেন হয়েছে, নিশ্চয়ই এটা আমার জন্য ভালো, এইটা বিশ্বাস করা দরকার। অতএব পরিহাস হয় না, আল্লাহ তাআলার কোনো পরিহাস নেই, ভাগ্যের কোনো নিষ্ঠুর বিচার নেই, অবিচার নেই। অতএব এইগুলো খেয়াল করে কথা আমাদেরকে বলা উচিত। আরো অনেকে বলে কপালে শনি লেগেছে, বলে আরে আর এক কাজে বাড়া ঘোড়াটিম কাজ করতে যাচ্ছে আর খালি শনি লাগছে, কাজে শনি লেগেছে, আজকে আমার কপালে শনি। শনি মানে কি? শনি মানে কি? শনি হচ্ছে ওই ওদের একটা জানি না দেবতা কিংবা এমন কিছু, সে মানে তার স্ত্রী না কার কাছে অভিশপ্ত হয়েছিল যে তুমি যেদিকে তাকাবে সেটা নষ্ট হয়ে যাবে। সূর্যের পুত্র, ওদের সব সূর্যের পুত্র হয়, চাঁদের পুত্র হয়, এরকম কোন একটা গল্প আছে। তো শনি বলে একজন ছিল দেবতা নাকি অসুর জানি না, সে যেদিকে তাকাতো সেদিকে কি হয়ে যেত, সেই জিনিস নষ্ট হয়ে যেত, সেই থেকে তাকে শনি বলা হয়। আমার কপালে শনি লেগেছে মানে কি? খালি নষ্টই আর নষ্ট। দেখছেন ওদের বিশ্বাস আমাদের মাঝে ঢুকে আছে। অতএব কপালে শনি থাকে না, কপালকে শনি বলা, কপালে শনি আছে বলা, এটা আমাদের পরিভাষা নয়। ওই যে লক্ষ্মীর মতো, লক্ষ্মী যেমন বলে থাকি আমরা, মা লক্ষ্মী যাও তো, একদম লক্ষ্মীর মতো বউ গো, হ্যাঁ ঘরে লক্ষ্মী নেই বাবা, লক্ষ্মীর অভাব, এই যে ভাত না থাকলে কি বলে লক্ষ্মীরে, হ্যাঁ লক্ষ্মী নষ্ট করিস না, লক্ষ্মীকে পায়ে ঠেলতে হয় না, লক্ষ্মী লক্ষ্মী, ওদের লক্ষ্মী দেবী আমাদের ঘরে ঘরেও ঘুরে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে মুসলমানদের পরিবেশে, অমুসলিমদের কালচার। যেহেতু আমাদের পরিবেশ আগেই অমুসলিম ছিল, আমাদেরও সবাই কি ছিল, ওই ওই ওই পরিবেশই ছিল, পরে মুসলমান হয়েছে কিন্তু সবকিছু বর্জন করতে পারেনি। মোট কথা এই নিষ্ঠুর ভাগ্য, অদৃষ্টের অন্ধবিচার, তাণ্ড, পরিহাস, এসব বলা ঠিক না। কারণ পরোক্ষভাবে আল্লাহ তাআলাকে লাগে এবং আল্লাহ তাআলাকে এইসব কথা বলা হয়। তকদিরকে গালি দেওয়া কুফর। তাছাড়া মানুষের তকদির কপালে লেখা থাকে না। অনেকে বলে না কপালে লেখা, কপালে লেখা তকদির লেখা থাকে না, অবশ্য মায়ের পেটে যখন ভ্রূণ মায়ের পেটে থাকে তখন তার প্রাণ আসে কতদিনে, 120 দিনে। তখন অবশ্য ফেরেশতা হাদিসে আছে, ফেরেশতা এই দুই কপালের মাঝে লিখে দেন। দুই কপালের মাঝে কিভাবে লিখেন সেটা তো বুঝতেই পাচ্ছেন, আপনার মোবাইলের ভিতরে লেখা আছে, চিপস, সামান্য চিপস ছোট মতো তাতে লেখা আছে। অতএব ফেরেশতা কিভাবে লিখেন, তো এই দুই মানে চোখের মাঝে লেখার কথা আছে, এই জন্য কপালে লেখা কথাটা ভুল না, কপালের লেখা কথাটা ভুল না। সুতরাং কিন্তু কপাল পোড়া ইত্যাদি বলে তকদিরকে গালি দেওয়া, কপালকে গালি দেওয়া মোটেই উচিত না। এখন চার নম্বর হচ্ছে, কেউ কেউ বলে থাকে কানা খোদা, খোদার চোখ নেই, খোদার হুঁশ নেই, খোদার বিচার নেই, খোদার মাথা খারাপ হয়েছে, খোদা আমার জিনিসটাই দেখতে পেল, শৈশবে মা কেড়ে নিয়ে আমার কি মঙ্গল করল খোদা। এই যে খোদা খোদা করে কি সব কথাগুলো বলল, সব কথা হচ্ছে কুফরি, আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহর বিচার নেই, আল্লাহর হুঁশ নেই, আল্লাহ চোখ নেই ইত্যাদি বলে। একবার গ্রামে বসে আছি সকাল বেলায়, শ্রাবণের সকাল, আকাশ বেয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, বৃষ্টি হয়নি, চাষ লাগেনি তখনো, বৃষ্টি হয়নি, আর মেঘ দেখে সবাই বলছে এত এত মেঘ, বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ সময় পার হয়ে যাচ্ছে, আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার কথা, তা আষার গেল, শ্রাবণও চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তখন একজন কি বলছে জানেন, আরে খোদা বুড়ো হয়ে গেছে, আর হুঁশটুস নেই কখন বৃষ্টি দিতে হবে, সময় মনে নেই। বলুন কথাটা কেমন? এই কথা শুনে অনেকে হাসতে লাগলো, যে বলল তার তো গুনাহ হবে, আর যে হাসলো, হ্যাঁ এত বড় কথা, খোদার হুঁশ নেই, খোদা বুড়ো হয়ে গেছে, কখন বৃষ্টি দিতে হবে খেয়াল নেই, হুঁশ নেই, হ্যাঁ এত বড় এই মানুষ এই কথা বললেই কাফের হয়ে যাবে, এমন কথা মানুষ বলে থাকে, অবশ্য সে তখন নামাজি ছিল না, বর্তমানে নামাজি হয়েছে, কিন্তু তার কথা ছিল এইরকম। তাকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে বলতে নেই, কিন্তু রক্ত গরম তখন, তখন তার রক্ত গরম, হ্যাঁ এটা বলতে নেই, ওটা বলতে নেই। কিন্তু কথা হচ্ছে কুফরি কথা, এই শ্রেণীর কথা বললে পরে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহকে গালি দেওয়া, তার হিকমত না বুঝে তার বিচারের প্রতিবাদ করা কুফরি। জ্ঞানী ও মুসলিম মাত্র জানা এবং মানা উচিত যে আল্লাহ জালেম নন, আর তিনি যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ যে জালেম নন, হাফেজ সাহেব একটা আয়াত উল্লেখ করুন তো, যে আল্লাহ জালেম নন বান্দার প্রতি, আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন, এই এই ভিত্তিতে একটা আয়াত বলুন। হ্যাঁ আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন, যে আল্লাহ ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, এই শ্রেণীর কোন আয়াত আছে? বিযাল্লামিন লিল আবিদ, তিনি ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্নাল্লাহ লা ওমা যালামাহুম আল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম যালিমিন আই ইয়াজলিমুন। আল্লাহ জালেম নন, মানুষ নিজে নিজে জালেম, কিন্তু শেষকাল নিজেরা জুলুম করে আল্লাহর প্রতি জুলুম চাপিয়ে দেয়, আল্লাহ হচ্ছে জালেম। কিন্তু না, আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন, কোনদিন না, কোনদিন তিনি জুলুম করেন না, কিন্তু মানুষ বুঝতে পারে না। নম্বর পাঁচ, কি পাপ করলাম যে আমাকে এই বিপদ দিলে, অনেকে বিপদ এসেছে, বিপদ দিলে বলে কি পাপ করলাম যে আমার আল্লাহ তাআলা আমাকে এত বিপদ দিল, কোন জরুরি আছে তুমি পাপ করেছো বলে বিপদ এসেছে? বিপদ তো বিনা পাপেও আসে, তাই না? ভালো লোকেরও বিপদ আসে, কি জন্য আসে? পরীক্ষার জন্য বিপদ আসে, পরীক্ষার জন্য বিপদ আসে। সুতরাং সেই বিপদে ধৈর্য ধরতে হয়। আল্লাহর তকদিরে আল্লাহর প্রতি কোনো অভিযোগ আনা মোটেই উচিত না, ভাগ্যে অসন্তুষ্ট হয়ে আল্লাহর ইচ্ছায় প্রতিবাদ করা হচ্ছে কুফরি। নম্বর ৬, কি বলবো খোদাকে ধন দিয়েছে গাধাকে, বলে এরকম কথা, এইভাবে আবার আল্লাহর প্রতি অভিযোগ। কোন কৃপণ বা অযোগ্য ধনী বা জ্ঞানী ব্যক্তির উদ্দেশ্যে এমন কথা বলে আল্লাহর হিকমতে ত্রুটি আরোপ করা হয়, এমন অযোগ্য লোক তাকে ধন দিয়েছে, অযোগ্য লোক তাকে জ্ঞান দিয়েছে, তখন বলে কি বলবো খোদাকে ধন দিয়েছে গাধাকে। অবশ্য অনেকে আবার ধন মানে অন্য কিছু মনে করে, গাধার গাধার আছে অত এত এত দরকার ছিল না, গাধাকে দিয়েছে, সেটা অন্য মানে ব্যবহার করে। কিন্তু যদি আমরা সাধারণ মানে নিই তাহলে সেটা হবে কি, যে অযোগ্য লোকের হাতে জ্ঞান বা অযোগ্য লোকের হাতে ধন, তখন আফসোস করে বলা হয় কি বলবো খোদাকে ধন দিয়েছে গাধাকে, এটাও আল্লাহর প্রতি অভিযোগ, তাই না? এরকম বলাও হারাম এবং কুফরি। নম্বর ৭, আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ নাই কো ঘরে, ছেঁড়া টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে, শুনেছেন পাড়া? হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ নাই কো ঘরে, আল্লাহর ঘর আছে নাকি? এই আল্লাহর প্রতি ব্যঙ্গ, আল্লাহর প্রতি উপহাস, এটাও হচ্ছে কুফরি, এ হচ্ছে এক ধরনের প্রহসন প্রবাদ, এগুলো হচ্ছে কুফরি। নম্বর ৮, সব ধর্ম সমান, সব ধর্ম সমান, যে কোনো একটা ধর্ম পালন করলেই হয়। যদি আপনি মনে প্রাণে বিশ্বাস রাখেন যে সব ধর্মই সমান এবং যে কোনো একটা ধর্ম পালন করলে জান্নাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, তাহলে কি হবেন আপনি? কাফের, কাফের। তাহলে এ মর্মে কি বিশ্বাস ঠিক? যে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ইসলামই নিয়ে এসেছেন এবং ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, বাকি ধর্মগুলো ইসলাম থেকে ভেঙে চুড়ে ভ্রষ্ট হয়ে হয়ে তারা নিজে নিজে ধর্ম খ্রিস্টান বানিয়ে নিয়েছে, ইহুদি বানিয়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যদি কেউ মনে করে সব ধর্ম সমান এবং সমস্ত ধর্মগুলোই ঠিক পথে আছে, যে যা বিশ্বাস করে তার বিশ্বাস অনুযায়ী সে বেহেস্তে যাবে, খ্রিস্টানরাও বেহেস্তে যাবে, ইহুদিরাও বেহেস্তে যাবে, হিন্দুরাও বেহেস্তে যাবে, পৌত্তলিকরাও বেহেস্তে যাবে, অগ্নি পূজকরাও বেহেস্তে যাবে, যারা কবর পূজা করছে তারাও বেহেস্তে যাবে, যারা মন মানে ধর্ম বানিয়ে নিচ্ছে তারা সবাই বেহেস্তে যাবে। আজকে দেখলাম কুমারী পুজো হচ্ছে, কুমারী মানে কুমারী মেয়েকে সামনে রেখে তার পুজো হচ্ছে, তাকে সাজিয়ে গুজিয়ে পুজো করছে, সাপ পুজো হচ্ছে, আগুন পূজা হচ্ছে, পাথর পূজা, কত রকম পূজা, সবাই জানতে চলে যাবে, সবাই জানাতে যায়। তারা নবীদের দরকারই ছিল না, সবাই যদি মন মানি ধর্ম তৈরি করে নিয়ে বেহেস যেতে পারত, তারা নবীদের দরকার কি ছিল, নবীর রসুলের দরকার ছিল না। নবীর রসুল এসেছেন এই সমস্ত ভ্রষ্টতা থেকে মানুষকে বাঁচাতে। তোমরা যেভাবে করছো এগুলো ঠিক না, এক তৌহিদদের প্রতি আহ্বান করেছেন সমস্ত নবী রসুল, সমস্ত মহাপুরুষ। তারা জানতেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ তাআলা একমাত্র তারই ইবাদতের জন্য যিনি ইনসান সৃষ্টি করেছেন। অতএব সেই ইনসান কেন অন্যকে অন্যকে অন্যের পূজা করবে, অন্যের কাছে সিজদা করবে, অন্যের কাছে চাইবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের দরবারে কেন যাবে? সুতরাং সব ধর্ম সমান এই কথাটা হচ্ছে কুফরি কথা, সব ধর্ম সমান কথা ঠিক না, বরং শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম, এটাই হল সত্য ধর্ম। এ জ্ঞান ছাড়া অন্যান্য ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাজনৈতিক বুলি বলা, সত্যের অপলাপ সাধন করা যা কুফরি, অবশ্য সকলে মিলে শান্তির সাথে বসবাস করা সবারই কাম্য, সেটা আলাদা কথা। যে ভাই ধর্মে ধর্মে কোন এখন মানবে না, তুমি আমার ধর্ম শ্রেষ্ঠ সেটা মানবে না, ঠিক আছে, তারা শান্তির সাথে বাস কর, লড়াই করে লাভ নেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, আলাদা কথা। কিন্তু আমার ধর্ম ইসলাম আর আমি তোমার ধর্মকে স্বীকৃতি দেবো যে তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম ঠিক আছে, এটা কিন্তু মুসলিমের কাজ না। এ রাজনৈতিক কোন তুরভিসন্ধির নিজের গদি টিকাবার জন্য এসব বলতে পারে, এসব বলি মানে যাতে করে ভোটটা পায়। তেমনি আপনারা জানেন এই যখন ভোটের সময় আপনারা দেখেছেন মুসলিম হয়ে মন্দিরে যাচ্ছে, তাই না? তারপরে প্রচার শুরু, প্রথম থেকে মন্দিরে গিয়ে মন্দিরে পুজো দিয়ে বা সিঁদুর কপালে সিঁদুর নিয়ে তারপরে পূজায় যাচ্ছে, এতে যাচ্ছে। আর অমুসলিম হয়ে মসজিদে না কোথায় যাচ্ছে, মাজারে যাচ্ছে, কারণ মসজিদের লোক বেশি নেই, মাজারের লোক বেশি। অতএব যে মাজারে যাবে সেই মাজারি লোকেরা বা সেই মাজারের ভক্ত লোকেরা তার কি হয়ে যাবে, ভোটদাতা হয়ে যাবে। এই তো রাজনীতির চাল, রাজনীতির নীতি হচ্ছে এটা। তাছাড়া একজন অমুসলিম সে তার কনভয়ে যাচ্ছে, রাস্তার ধারে মসজিদে আজান হচ্ছে মাইকে, থামিয়ে দিল, কি ব্যাপার, লোকেরা সব লোক ভিড় করে দেখছে, আজান শেষ হলো চালাও, বাস তাকে আর কিছু বলতে হলো না। কি জ্ঞান দিল, কি জ্ঞান দিল, যে দেখো আমি অমুসলিম কিন্তু তোমাদের মুসলমানদের আজানকে মসজিদকে কত সম্মান করি, যে আজান হলো গাড়ি থামিয়ে দিয়েছি, তাই না? আজানের কত সম্মান যে গাড়ি চালানো যাবে না। যেমন মেয়েরা আজানের সম্বন্ধে মাথায় কাপড় নেয়, তাই না? নামাজ পড়ে না, নাপাকে আছে, কিন্তু আজান হলেই তখন কি করে, মাথায় কাপড় নেয়। অবশ্য শয়তান আজান শুনে পাততে পাততে পালায়, এ করছে কি, গাড়ি থামিয়ে দিচ্ছে, কি জন্য, যাতে করে মন আকর্ষণ করা যায়। এ রাজনীতি, এগুলো হচ্ছে রাজনীতি, মন আকর্ষণ করে তাদের ভোট নেওয়ার জন্য এগুলো করে। মুসলমান হয়ে এসে মন্দিরে যাচ্ছে কেন বলুন তো, ভোটের জন্য, ধর্ম নিরপেক্ষতা প্রদর্শনের জন্য। কিন্তু তার মনের ভেতর যদি এটা থাকে যেটা বললাম, তাহলে বুঝতে পারছেন সে কোন পর্যায়ের মুসলমান না অমুসলমান। নম্বর নয়, মারেফাতে পৌঁছে গেলে শরীয়ত মানতে হয় না, মারেফতে গেলে মারেফতি পেলে মারফুর্তি, মারফুর্তি বোঝেন, ওই যে ওরা ইসলামকে চার ভাগে ভাগ করে রেখেছে দিনকে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, মারেফত হচ্ছে সর্বোচ্চ। মারেফতে পৌঁছে গেলে আর নামাজ রোজা লাগে না, তখন দিল কাবায় নামাজ হয়, রোজা রাখারও দরকার নেই, হজ করারও দরকার নেই, বরং হজ মক্কা খোদ উঠে যাবে তার কাছে, সে হজ করবে। এই শ্রেণীর দাবি যদি কেউ করে, মারফুতি মার্কার দাবি যদি কেউ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ দিনের এমন কোন পর্যায় নেই যেখানে নামাজ রোজা থাকে না। আল্লাহ সব থেকে বড় মারেফাত কার ছিল, মারেফাত মানে কি, আল্লাহর পরিচয়, সব থেকে বড় মারেফাত সাহাবাদের ছিল, তার থেকে বেশি ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তিনি কোনদিন নামাজ ছেড়েছেন, পাঁচ ওয়াক্তের নামাজ তো দূর কি বাদ, তাহাজ্জুদের নামাজ ছেড়েছেন, পা ফুলে মোটা হয়ে যেত তবু তাহাজ্জুদ ছাড়তেন না। তাহলে এরা কি করে দাবি করে যে আমি মারেফতে পৌঁছে গেছি, আমার নামাজ রোজা নেই, কিংবা হালাল হারাম সব এক এক, নিজের বউ যেমন পরের বউ তেমন, কিভাবে দাবি করে? আপনারা জানেন যে ইসলামে ইসলামকে বা দিনকে এইভাবে চার ভাগে বিভক্ত করা কুফরি। ইসলামের বিভাগ আছে, স্তর আছে, সেটা হচ্ছে অন্যরকম। যেমন ইসলাম, ইমান, এহসান, এটা আমরা হাদিস থেকে জানি যে ইসলামের তিনটে স্তর আছে, ইসলাম, ইমান, এহসান। ইসলাম তো জানেন পাঁচটা রুকন, আর ইমানও জানেন ছটা রুকন। এহসান কাকে বলে? আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন, এই একটা পর্যায়, শেষ পর্যায়। কিন্তু ইবাদত মাপ আছে? ইবাদত মাপ নয়। এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন, এ তো শেষ পর্যায়, দিনের শেষ পর্যায়। যদি আপনি এটা না মনে করতে পারেন তাহলে এটা অবশ্যই আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এই হলো শেষ পর্যায়, যেখানে ইবাদত আছে, ইবাদত ছাড়া যাবে না, বরং ইবাদতটা আপনি এমন ভাবে করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। সত্যি না, সত্যপক্ষে আল্লাহকে দেখা যাবে না। যারা এইভাবে বুলি আওড়ে বেড়ায় এবং এই ভক্তরা যারা এই মারফত নিয়ে, মারফতি নিয়ে এবং পীর পিরানি নিয়ে তারা এই পীড়া শুরু করেছে, এবং অধিকাংশ মানুষ তাতে কি আছে, বিভোর আছে, অধিকাংশ মানুষ তাদের ভক্ত, অধিকাংশ মানুষ তাদের কাছে যায়, অধিকাংশ মানুষ তাদের পেছনে টাকা পয়সা খরচ করে, নজর, নিয়াজ ইত্যাদি পুরুষে কত রকম ভাবে তারা খরচ করছে, আর অধিকাংশ মানুষকে ভ্রষ্ট করে রেখেছে শয়তান, এদেরই মাধ্যমে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের ইবাদতে মুগ্ধ করেছে এবং মগ্ন করেছে। এগুলো হচ্ছে একটা বিশাল মানে আল্লাহ তালার পক্ষে আল্লাহ তালা বিরোধী এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, যা কুফরি। শরীয়ত ছেড়ে কোনো মারেফত নেই। ওরা বলে মারেফতে পৌঁছে গেলে শরীয়ত মানতে হয় না, কিন্তু শরীয়ত ছেড়ে যাওয়ার কারো উপায় নেই, শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার কোন উপায় নেই, বরং সমস্ত মানুষকে শরীয়তের অনুসরণ করতে হবে, শরীয়তের অনুসরণ ছাড়া আপনি মুক্তি পাবেন না। নম্বর দশ, বিদ্যা ছুঁয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, বসমতি ছুঁয়ে বলছি, বসমতিতে দাঁড়িয়ে বলছি, লক্ষ্মী ছুঁয়ে বলছি, মিম্বর ছুঁয়ে বলছি, মিম্বরে দাঁড়িয়ে বলছি, ছেলের মাথা ছুঁয়ে বলছি, পশ্চিম মুখে বলছি, পশ্চিম মুখে বলছি, মসজিদে মসজিদ মুখে বলছি, দরগা মুখে বলছি, পিত্তলা ছুঁয়ে বা পিত্তলাতে দাঁড়িয়ে বা পিত্তলা মুখে বলছি, এগুলো কি? কসম করা, এগুলো হচ্ছে কসম, হলফ, কিরে। তার মানে তারা কসম করে কার? বিদ্যার। তার মানে হাতে বই আছে, বলছি বিদ্যা ছুঁয়ে বলছি, তার মানে বিদ্যার হলফ করে বলছি। চোখ ছুঁয়ে বলছে, আমি এটা করিনি। হ্যাঁ, তোমাকে ছুঁয়ে বলছি ভাই, আমি তোমার ছুঁয়ে বলছি, আমি এটা করিনি। এইভাবে ছুঁয়ে ছুঁয়ে কসম হয় মাটি। বসমতি, বসমতি কে? আমাদের আছে নাকি বসমতি? ওদের বসমতি হচ্ছে মাটি, ওদের কাছে বসমতি হচ্ছে পূজ্য, আমরা ব্যবহার করি। তারপরে লক্ষ্মী ছুঁয়ে বলছে, লক্ষ্মী মানে কি? ভাত, ভাত ছুঁয়ে অনেকে কিরে করে, কসম করে, আর ওকে কি বলে? লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে দেবী। সুতরাং এই যে বড় বড় শিরিক গুলো, আর আমাদের মাঝে আছে মিম্বর ছুঁয়ে, মিম্বরে দাঁড়িয়ে, মসজিদ ছুঁয়ে। অনেকে দেখবেন যারা গরু ব্যবসা করে তাদের কি বলা হয়? না, যারা ব্যবসা করে, দালাল তো অন্য জিনিস, হ্যাঁ, ব্যাপারী বা পাইকের, এরা দাম করার সময়ে বলবে যে আমি কিরে করে বলছি এতটা কিনেছি, বরং হাতে করে বালিতে মাটিতে মসজিদ আঁকবে, বলতে এটা মসজিদ, আমি মসজিদ ছুঁয়ে বলছি এতটা কিনেছি, মাটিতে মসজিদ এঁকে, মসজিদ ছুঁয়ে, মসজিদ স্পর্শ করে বলে যে আমি এততে কিনেছি। এগুলো কি বলুন তো? এগুলো সব এক একটা শিরিক। আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া কসম করা যাবে? মোটেই না, আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া কসম করা যাবে না। সুতরাং এইগুলো যদি এই শ্রেণীর জিনিসের কসম খায়, পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, মসজিদ ছুঁয়ে বলছি, মসজিদ দিকে দাঁড়িয়ে বলছি, সব হচ্ছে শিরকি কসম। এবার আল্লাহর নাম ও গুণাবলী যখন হল, কোরআন হচ্ছে আল্লাহর গুণ সিফাত, এই জন্য কোরআনের কসম করা যাবে, কোরআন ছুঁয়ে বলছি বলা যাবে, কোরআন ধরে বলা যাবে, কিন্তু এছাড়া অন্য কিছু ধরে বলা যাবে না। কোর্টে নিয়ম আছে দেখবেন, প্রত্যেক কোর্টে সেখানে এক এক ধর্মে সমস্ত ধর্মের গ্রন্থ রাখা আছে, ধর্মগ্রন্থ রাখা আছে। মুসলমান হলে কোরআন হাতে দিয়ে শপথ করায়, হলফ করায়, আর ওদের হলে পরে ওই মহাভারত গীতা বা অন্য কিছু আছে দিয়ে শপথ করায়, আর খ্রিস্টান হলে বাইবেল দিয়ে হাতে দিয়ে কিরে করায়। ঠিক আছে, তো আমরা জানি যে একমাত্র আল্লাহর কোরআন যেটা, সেই কোরআন ছাড়া অন্য বাণী যেগুলো সন্দেহ আছে, মানুষের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে সেগুলো হাতে দিয়ে হলফ করা জায়েজ নয়। যাই হোক, মুসলমানরা করে না, মুসলমানরা কেবল কোরআন ছয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, যদিও কোরআন হাতে নিয়ে বলে কিন্তু সে মিথ্যা হলাহল বলে, তাই না? বুঝতেই পাচ্ছেন যে এতে আল্লাহর নামের তাজিমের কত বড় ক্ষতি হয়। মোট কথা, এগুলো আল্লাহর নাম ও গুণ ছাড়া অন্য সৃষ্টির নামে যে কসম করে, কাবার কসম, মা বাপের কসম, মায়ের কসম, মায়ের দিব্যি, দিব্যিও বলে, দিব্যি মানেও কসম, বাপের দিব্যি, মায়ের দিব্যি, অমকের দিব্যি, এইভাবে তারা শিরিক করে। এগুলো হচ্ছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর ছাড়া অন্যের নামে কসম করবে, কিরে করবে, হলফ করবে, দিব্যি করবে, কি হবে? শিরিক হবে। আর একটা বলি, তারপরে শেষ করে দেবো, যেহেতু আমাদের আবার অন্য প্রোগ্রাম আছে। নম্বর ১১, কেমন আছো ভাই? সালাম আলাইকুম, কেমন আছো ভাই? আল্লাহর দোয়ায় ভালোই আছি। কি বলে? আল্লাহর দোয়ায় ভালো আছি, কথাটা ঠিক না ভুল? কেন ভুল? যেহেতু আল্লাহর দোয়া হয় না, কি বলতে হয়? আল্লাহর দয়া, ওই দয়া হস্যকাটা দেওয়া বাদ দিলেই হয়, আল্লাহর দয়াই ভালো আছে। কিন্তু আসলে আল্লাহর দয়াই বলে, কিন্তু ওইটা সাধারণ মানুষ শুনতে শুনতে দয়াটা কি হয়ে যায়? দোয়া হয়ে যায়। যেমন ওই যে ডাল্লাটাকে লোকে ডালডা বলে, বলে না, বলে না, সারে আরবাইনকে ইশারা আরবাইন বলে, বিতাকাকে পতাকা বলে। তো এইরকমই অপভ্রংশ মানুষ কানে শুনে নিয়ে পালে, আল্লাহর দয়াই ভালো আছি, সেটাকে অনেকে মনে করে আল্লাহর দোয়াই ভালো আছি। না, আল্লাহর দোয়াই বলা ঠিক না। ঠিক আছে, এই কথাটা শুধু সংশোধনের জন্য বলছি ভাই। দয়া মানে তো রহমত, আমি কথাটা কাছাকাছির জন্য দয়া বলছি বারবার, রহমত বলতে পারেন, আরো অনেক কিছু বলতে পারেন, যেটা আল্লাহর আছে, আল্লাহর রহমতে ভালো আছে। কিন্তু দয়া, আল্লাহর দয়ায় ভালো আছি, এটা কাছাকাছি হচ্ছে দোয়া, ওরা দয়াটাকে দোয়া মনে করেছে, এটা ঠিক না। হ্যাঁ, এখন যদি কেউ বলে আল্লাহ আল্লাহ রসুলের দোয়ায় ভালো আছি, আল্লাহরও দোয়া হয় না, আর রসুলের দোয়া কি? যদি আপনার নিয়ত এই থাকে যে রসুল বর্তমানে আমার জন্য দোয়া করছেন, হবে না, সেটাও ঠিক হবে না। আর যদি বলে আল্লাহ আল্লাহ রসুলের দয়ায় ভালো আছি, ঠিক হবে? এই নুস ঠিক হবে, নুস ঠিক হবে না, অর্ধেক ঠিক হবে আর অর্ধেক ঠিক হবে না। আল্লাহর দয়ায় ভালো থাকবেন, কিন্তু রসুলের দয়ায় বর্তমানে, রসুলের দয়ায় কি আছেন আপনি, ভালো কি করে থাকবেন, তাই না? রসুলের দয়ায় আপনি ভালো থাকতে পারেন না। সুতরাং এই কথাটা সংশোধন করে কথা বলতে হবে, তাহলে পরে আমরা অনেক কথা আছে আরো সমাজে প্রচলিত, বহু কথা আছে, ইনশাআল্লাহ আগামীতে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সংশোধন করে নিতে পারি নিজেকে এবং সমাজকে। সেই তৌফিকের জন্যই এত কষ্ট আপনারা করছেন, যারা এই ব্যবস্থা করছেন, মাশাআল্লাহ, এই সারা বিশ্বে প্রচার হবে, আল্লাহ তাদেরকে তৌফিক দেন এবং আপনাদেরকে আপনাদের মাঝে নেক বরকত দেন, যারা এত কষ্ট করে মানুষ জমা করে এই দিনী ব্যবস্থা চালু রাখার কষ্ট বহন করছেন, আল্লাহ তাদের সমস্ত নেক আশাকে পূরণ করুন। দুনিয়া এবং আখেরাতে তাদের মঙ্গল হোক, এই কামনা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।